بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. سورة البقرة تكي تين دي آيات پاٹھ پڑھلام. اللہ پاک بولچن وبشر الذين آمنوا وعملوا الصالحات তুমি সুসংবাদ দাও তাদেরকে যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে. আন্না লাহুম জান্নাত, কিসের সুসংবাদ? যে তাদের জন্য রয়েছে জান্নাত. তাজরি মিন তাহতিহা আল আনহার, যে সব জান্নাতের নিম্নদেশ দিয়ে নদী নালা নহরাদি জারি থাকবে আর আছে. কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতি রিজকা, যখনই তাদেরকে তাদের জীবিকার জন্য রিজেক কোন ফল দেয়া হবে, তারা বলবে হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এটা তো ওইটাই যা আমাদেরকে পূর্বে দেয়া হয়েছে. ওয়াকুতু বিহি মুতাশাবিহা, আর তাদেরকে এমন রিজিক দেয়া হবে যেটা একটা আরেকটা সদৃশ. ফলমূল দেখতে দেখা যাবে একরকম. ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আর তাতে অর্থাৎ জান্নাতে তাদের জন্য পাক পবিত্র স্ত্রী থাকবে. ওয়াহুম ফিহা খালিদুন, আর তারা সেথায় চিরকাল অবস্থান করবে. রব্বুল আলামিন এর পূর্বে জাহান্নামীদের কথা উল্লেখ করেছে, গত দর্শে আলোচনা হয়েছে. আর এ আয়াতে আল্লাহ পাক যারা ঈমান আনবে আল্লাহর জাতির উপর, আল্লাহর কালামের উপর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ঈমানের ভিত্তিগুলির উপর তাদেরকে বলছেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু, তাদের ব্যাপারে বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা ঈমান এনেছে. আচ্ছা, এবারে আপনারা বললেন আমি ঈমান এনেছি কিন্তু আমল করলেন না, হবে? আমল করতে হবে. ওয়ামিলুস সালিহাত, আর নেক আমল করেছে তো তাদেরকে তুমি সুসংবাদ দাও যারা ঈমান এনেছে নেক আমল করেছে. শুধু মুখ দিয়ে বললেন ঈমান এনেছি আর বাস্তবে আমল নেই, অথবা বললেন ঈমান এনেছি মুখ দিয়ে কিন্তু মনে বিশ্বাস নেই, ঈমান হবে? মুনাফিক, আস্তাগফিরুল্লাহ আল আযীম. কোন কোন মুনাফিক আছে বিশ্বাসগত মুনাফিক, আর কোন কোন মুনাফিক হচ্ছে আমলি মুনাফিক. আমলি মুনাফিক আমাদেরকে উভয় নেফাক থেকে, উভয় মুনাফিক থেকে দূরে থাকা দরকার এবং জরুরি. বিশ্বাসগত মুনাফিকও থাকবে না, আমলি মুনাফিকও থাকবে না. যা শুনেন তা মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ. সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং মানলাম, এরকম যেন না হয় আমি শুনলাম কিন্তু মানব না, আস্তাগফিরুল্লাহ. এটাই হলো ইহুদিদের কথা। ইহুদিদের গুণ এটাই হলো মুনাফিকদের গুণ। আর যারা মুমিন মুসলিম তারা বলেন সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং মানলাম। তো এই খবরদার, কিছু মানুষ এরকম আছে হক শুনে হক জানে কিন্তু মানে না, লোক দেখাবার জন্য আমল করে, কোনো আমল ফায়দা নেই যদি লোক দেখাবার জন্য আমল করে, নিয়ত যদি খালিস না থাকে। বুঝতে পারছেন? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সলাহ ক্বামু কুসালা ইউরাউনা আন-নাস ولا يذكرون الله الا قليلا مذبذبين بين ذلك لا اله هؤلاء ولا اله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا منافق الله কে ঢুকাবে আর আল্লাহ তাদেরকে ঢিললেন অবকাশ দেন। তারা যেরকম আচরণ করে আল্লাহ তাদের সাথে সেরকম আচরণ করে। যখন তারা সালাতের জন্য দাঁড়ায় তখন অলস হয়ে দাঁড়ায়। يخادعون الله وهو خادعهم واذا قاموا الى الصلاه قاموا كسالى عبادت আদায় অলস আর দুনিয়ার কাজে নিরলস। এটা কার গুণ? মুনাফিক। মুনাফিক ভালো লোক হলে ইলম অর্জনের জন্য আসে, সময়টা ব্যয় করবে। মুনাফিকের গুণ হলো আসলো ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালি, আল্লাহর জিকির করে না, খুব কম সালাত আদায় করে দেখা পড়ছে, কোনরকম কোনরকম করলেই হয়। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা, মুনাফিক খুব কম জিকির করে। আল্লাহ আপনাদেরকে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন সেন্টারে আসা, যত সময় আসেন যত যত সময় থাকেন এখানে গুরুত্ব দিবেন, তাহলে কিছু বুঝে আসবে, কিছু বুঝে আসবে, জানার জন্য আসবেন এবং মানার জন্য আসবেন। এরকম যেন না হয় বাধার সৃষ্টি করে মুনাফিকরা। আল্লাহর ঘরে কাফের মুশরিকরা আল্লাহর ঘরে এসে ইবাদত করতে বাধা, ইবাদত করতে লোকজনকে বাধা দিত। আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। এর চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর ঘরে এসে মসজিদে এসে মানুষেরা ইবাদত করবে কিন্তু তারা তাদেরকে বাধা প্রদান করে, আল্লাহর জিকির করবে মসজিদে এসে বাধা প্রদান করে। তো আপনারা এখানে আসেন এই সেন্টার বা মসজিদে এসেছেন কেন এসেছেন বলেন তো? আল্লাহর দিন শিখার জন্য, আল্লাহর জিকির করার জন্য, তাই তো? এবারে কেউ যদি আপনাকে বাধা প্রদান করে আপনি আসেন এখানে মার্কেট চক্কর, তার মানে মনে করেন এটা শয়তান আপনার বিরুদ্ধে রেগে গেছে, সবাই বলি না একটা মুমেন্ট যেন আপনি অহেতুক সময় না কাটান। এসেছেন সময় অবসর বের করেছেন আলহামদুলিল্লাহ, আসলেন তো সময়টা কাজে লাগান, মুনাফিকদের মতো যেন না হয়। মনোযোগ সহকারে আসি, দিন শিখি, দিন শিখার চেষ্টা করি আর আমল করি আর প্রচার করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। وبشر الذين امنوا وعملوا الصالحات তো তাদেরকে তুমি সুসংবাদ দাও যারা ঈমান এনেছে, মজবুত ঈমান, মুনাফিকের মতো ঈমান না। বুঝতে পারছেন? যদি মুনাফিক হয় ইন্নাল মুনাফিকিন ফি দাকিল আসফাল মিনান নার, মুনাফিকের ঠিকানা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আবু জাহেল তো আরো খারাপ না। তো আপনারা সবাই বা আমরা সবাই, আমাদের জন্য উচিত আমাদের মধ্যে যেন বিন্দু মাত্র মুনাফিকি না থাকে। বলেন ইনশাআল্লাহ ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান নার, আস্তাগফিরুল্লাহ। কিন্তু যারা ঈমান এনেছে তওবা করেছে তারা এর থেকে ভিন্ন, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। তো কারো মধ্যে যদি এরকম মুনাফিকি থাকে তওবা করে নাও, আল্লাহর দিকে রুজু করো, আল্লাহ মাফ করবে। ঈমান, তারপরে নেক আমল, আমিলুস সালেহ আমল। আপনি বললেন এটা এটা তো আমল, বলে এটা তো নেক আমল, আপনি কেন বলছেন বিদআত? অনেকে বলেন নেক আমল করলে হবে না যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না হয়। ভালো করে বুঝতে হবে, নেক আমল হবে না যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক না হয়। আপনি বললেন আপনি বাধা দিচ্ছেন কেন, ওরা তো আমল করছে। যদি বেদাত হয় বাধা দেওয়া ফরজ, তৌফিক থাকলে। যদি আল্লাহ নাফরমানি করে চলে তো তৌফিক থাকলে বাধা দেওয়া ফরজ কিনা? যে কোনো রকমের নাফরমানি, মদ খাচ্ছে, জুয়া খেলছে, আল্লাহ নাফরমানি করছে, বাধা দিবেন না? তো যেভাবে এরকম বাধা দেন এসব ক্ষেত্রে, এরকম বেদাতি ক্ষেত্রেও বাধা দেওয়া ফরজ, কারণ বিদআত আরো মারাত্মক, সাধারণ গুণা থেকে আরো মারাত্মক হচ্ছে বিদআত। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহী আর প্রতি গুমরাহীর ঠিকানা জাহান্নাম। তো আমিলুস সালিহাত, আমল হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এবারে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তুমি তাদেরকে সুসংবাদ দাও, অর্থাৎ আলাতুল জান্নাহ ইনশাআল্লাহ তাআলা। আপনারা কি বলবেন, না না প্রথমে আমলে গড়বড় হলে অসুবিধা নেই, একদিন না একদিন তো জান্নাতে যাবে যাব, এরকম কিছু লোক বলে কিনা? এটা বলা সঠিক না ঠিক? এক মিনিটের জন্য তুমি জাহান্নামে যাবে না? কিরকম মানুষ বলে, কোনো অসুবিধা নেই, একদিন না একদিন তো জান্নাতে যাব। কোন দিন যাবে? কেয়ামতের দিনের এক দিন 50,000 বছর। যদি আপনাকে ওই দিন হিসাবে এক মিনিটের জন্য জাহান্নাম দেওয়া, কি অবস্থা? আর যদি 10 দিনের জন্য জাহান্নাম দেওয়া যায়, কি অবস্থা? ইনসান এটা কিরকম, যারা বলে কোনো অসুবিধা নেই, একদিন একদিন তো জান্নাতে যাব। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক, বুঝার তৌফিক দিক, আল্লাহর ভয় সৃষ্টি করা দরকার। এরকম কথা কুফরির অন্তর্ভুক্ত। কুফরি কিরকম বলে, একদিন একদিনে জান্নাতে যাব? আল্লাহ বলে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজার, হে বান্দারগণ তোমরা নিজেরা নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো। আর তুমি বলো অসুবিধা নাই, একদিন না একদিন তো জাহান্নাম থেকে নিজাত পাবো। এই তওবা জরুরি, যারা এরকম বলেছে যদি কেউ বলে থাকে তওবা কর। আর দিনী বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ নাই, দিনী যে কোনো বিষয় সুন্নতকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে কুফরি, ওয়াজিবকে নিয়ে ঠাট্টা করলে কুফরি। قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون, আপনি বলুন মুনাফিকদেরকে, তোমরা কি আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত গুলিকে নিয়ে, আল্লাহর কালামকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো? যে কোনো একটা সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যায় না, মানুষ সুন্নতের উপর আমল করে না সেটা ভিন্ন কথা, কিন্তু ঠাট্টা করা বেশ কম আছে কিনা? ওয়াজিব কাজ লোক করছে না, এটা হচ্ছে কবিরা গুনাহ, কিন্তু ঠাট্টা করা এটা কি কুফরি? ভালো করে বুঝবেন। وبشر الذين آمنوا وعملوا الصالحات, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুসংবাদ দিন তাদেরকে যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে, কিসের? আন্নালাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। জান্নাতে গেলে বুঝবেন জান্নাত কাকে বলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেন, আদাদতু লিইবাদি আস-সালিহিন মা লা আইনুন রাআত ولا اذن سمعت ولا خطر على قلب بشر, আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি যেগুলো কোনো চোখ দেখেনি, যেগুলোর কথা কারো মনে কল্পনাও জাগেনি, যেগুলোর কথা কোনো কান শুনেনি, এমন কিছু রব্বুল আলামিন জান্নাতে রেখেছেন যারা জান্নাতি তাদের জন্য। সুবহানাল্লাহ, তাহলে কল্পনাও করতে পারবেন না জান্নাতে কি আছে। ওখানে গেলে বুঝবেন, এর আগে তো বুঝবেন না। বিশ্বাস আছে তো গাইবের উপর, আল্লাহর জাতির উপর বিশ্বাস, ফেরেশতাদের উপর বিশ্বাস, আল্লাহর রাসূলদের উপর বিশ্বাস, আল্লাহর কালামের উপর বিশ্বাস, আল্লাহর কিতাবের উপর বিশ্বাস, ভালো মন্দ তকদিরের উপর বিশ্বাস, আখিরাতের দিনের উপর বিশ্বাস, এগুলো ঈমান, এগুলো জরুরি। যদি এই 6টির মধ্যে থেকে কোনো একটি কেউ যদি বিশ্বাস না করে, সে কাফের মুরতাদ, ও চিরকাল জাহান্নামে থাকবে। কথা বুঝতে পারছেন? এরপরে গেলেন জান্নাত, আলহামদুলিল্লাহ জান্নাতের কথা বলে শেষ করা যাবে, আল্লাহ বলেন যা বলেছেন তাই বলি। كلما رزقوا منها من ثمرات رزقا قالوا هذا الذي رزقنا من قبل واتوا به متشابها যখনই তাদেরকে কোনো ফল দেয়া হবে খাবারের জন্য রিজিক হিসাবে, তারা বলবে এটা তো আগে দেয়া হয়েছিল। তাদেরকে একটার আরেকটার সদৃশ ফল দেয়া হবে, দেখতে দেখা যাবে এক দেখতে কিন্তু সাদি বেশ কম, দেখতে সাদি বেশ কম। এই যে বলা হয়েছে, তারা বলবে এটা তো আমরা আমাদেরকে আগে দেওয়া হয়েছিল। কি আগে দেওয়া হয়েছে বলতে কি, কোন কোন মুফাসসির বলেছেন মানে দুনিয়াতে আগে পেয়েছে, যেমন আঙ্গুর ডালিম ইত্যাদি ইত্যাদি সব দুনিয়া দেখতে বলে আগে পেয়েছি। আর না হ্যাঁ আরেক তফসির ওই জান্নাতে যাওয়ার পরেই তো বারবার দেওয়া হবে না, তো বলে ওটা তো আগে পেয়েছি। এবারে একটা আরেকটা স্বাদ বেশ কম, সুবহানাল্লাহ, এক ঘন্টা আগে যে ফল খেয়েছেন ওই ফলই আপনাকে এক ঘন্টা পর দেওয়া হয়েছে, দেখতে এক কিন্তু স্বাদিবেন না, দেখতে মিষ্টি একটাই স্বাদিবেন না। দুনিয়াতে মানুষ এরকম করে কেন, মানুষ তৈরি করে করে তৈরি করে না, একই হুবহু দেখতে একটাই কোয়ালিটি সব কিন্তু স্বাদিবেন না, মুমকিন লাগায় মুমকিন মুমকিন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা যদি মানুষের আবিষ্কার এরকম হয় তাহলে রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে যেসব ফল ফ্রুটস তৈরি করে রেখেছেন সেগুলো কিরকম হবে বলুন তো, তাহলে ওই জান্নাতে যাওয়ার উৎসাহ আছে আগ্রহ আছে, তাহলে জান্নাতে যাওয়ার কাজ করবে আগে ভাগে দর্শে আসবেন, পথে বাধার সৃষ্টি করবেন, এসেছেন আগে আসুন, লোকজনকে আরো নিয়ে আসার চেষ্টা করুন, যারা লিখে আসে ওদেরকে দাওয়াত দিবেন, বুঝতে পারছেন মানে নিজেরা যদি আপনার মাধ্যমে একটা মানুষ যদি হেদায়ত পায় তাহলে হয়তো এই এর কারণে হয়তো আপনি নাজাত পেয়ে যেতে পারেন যদি আপনার নিয়ত সাজিস। আর যারা মানুষের পথে বাধা প্রদান করে ওদের কি অবস্থা হয়, এর চেয়ে বড় মালিবারকে আগে যেভাবে আমি পেশ করেছি কোটেশন সুরা বাকারা একটি আয়াত, আল্লাহ আমাদের হেফাজত করুন। قالوا هذا الذي رزقنا من قبل واتوا به متشابها জান্নাতে কত খাবেন, জান্নাতে যত খাবেন খেতেই থাকবেন কোনো অসুবিধা নেই, অতিরিক্ত খেলে শরীর খারাপ হয়ে যাবে বর্তমানে পৃথিবীতে তাই না, জান্নাতে ভাবি তোমার মন যাচ্ছে তুমি খাও, ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم জান্নাতে পেশাব পায়খানার দরকার নেই, হ্যাঁ পেশাব জান্নাতে গেলে ঘুমাবে না, অপবিত্রতা বলতে কিছুই নেই, বুঝতে পারছেন সবই কোয়েস, জান্নাতে খাবেন ঢেকুর আসবে সব শেষ, আবার ঢেকুরের সাথে খাবারের গন্ধ না মিশকের গন্ধ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জান্নাতে গেলে বুঝবে। তাই ইমান তাজা করা দরকার, ইমান যদি আপনার মজবুত হয় দুনিয়াকে আপনি পিছনে পিছনে রাখবেন, আর ইমান মজবুত না হলে আগে দেখি এটা তারপরে দেখি। তো আমাদের সকলকে ইমানটা মজবুত করতে হবে, তুমি আমাদের ইমান মজবুত করো। এবারে আপনি গেলেন জান্নাতে, আল্লাহ পাক আপনাকে ওখানে ওয়ালাহুম ফিহা আযওয়াজুন মুতাহহারা নেক স্ত্রী দান করবে, দুনিয়ার স্ত্রী যদি আপনার ভালো হয়, দুনিয়াতে যারা আপনার সন্তানাদি ওরা যদি ভালো হয় ওদেরকে আল্লাহ পাক আপনার সাথে মিলিয়ে দিবে জান্নাতে। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم سبحان الله যারা ঈমান এনেছে আর তাদের সন্তানেরা তাদের অনুসরণ করেছে ইমানি লাইনে, তো আমি জান্নাতে তাদেরকে এদের সাথে মিলিয়ে দেব, আল্লাহু আকবার। আপনার বাচ্চারা আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ, যদি আপনি নেক হন, আপনার বাচ্চাকে নেক বানান। এজন্য শুধু বাচ্চাকে বড় ধনী বানাবার চেষ্টা করবেন না, ধন তো আজকে আছে কালকে নাই, দিন শিখাবেন, আমলদার বানাবার চেষ্টা করবেন, ইমানদার বানাবার চেষ্টা করবেন, বাচ্চাকে হকের পথ দেখাবেন, না হক থেকে দূরে রাখার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? শুধু এরকম না, কোন দিকে গেলে আফসোস লাগে কোনো কোনো মানুষ এরকম, এই এই আমাদের মনে যায় কাজ করেছে, হয়তো কোনো অফিসে সেন্টারে গাও মারা গেছে, বাচ্চা দোয়া করে কিনা আমার সুন্দর, নমাজি পড়ানো দোয়া করবে কেউ? যদি বাপ মারা যায় তাহলে উচিত হলো ছেলে বাপের বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করবে, এই এরকম করলে তাহলে সে তার বাপের হক আদায় করবে, ঠিক কিনা? তো এগুলো কি আপনি বাচ্চা আপনার বাচ্চাকে শিখাবেন না? না শুধু কিতাব বহন করে নিয়ে যাবেন এমসি মাতালুল্লাযীনা হুমিলুত তাওরাতা থুম্মা লাম ইয়াহমিলুহা কামাতালিল হিমার ইয়াহমিলু আসফার বিকসা মাতালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। যাদেরকে তাওরাতের দায়িত্বভার অর্পণ করা হয়েছে যাদের উপর, কিন্তু তারা তা বহন করলো না, তাদের উদাহরণ গাদার মতো, গাদা বুঝেন, দেখেছেন তো সবাই ওই মাদ্রামাদের অনেকে কোনো কোনো বাংলাদেশ দেখেই, আমি বচ্চন সেদিন দেখেছি মনে হয় দুই আড়াই বছর আগে, মাথালুল্লাযীনা হুম্মিলুত তাওরা থুম্মা লাম ইয়াহমিলুহা কামাথালিল হিমার ইয়াহমিলু আসফার, যে গাধা কিতাব বহন করে নেয় কিন্তু এই কিতাব থেকে কিছু উপকৃত হয় না। তো যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, কিতাবের জ্ঞান আছে, ইলম আছে, কোরআন সুন্নাহর জ্ঞান আছে, কিন্তু উপকৃত হয় না, তাদের উদাহরণ কিসের মতো? গাধার মতো। আল্লাহ আমাদের হেদায়েত দিন, নিজে আমল করবেন, নিজের সন্তানদেরকে হকের পথে ডাকবেন, হক বুঝাবেন। বুঝতে পারছেন? এরকম করলে হবে না। আপনি যদি মারা যান আপনার বাচ্চা আপনার জন্য দোয়া করবে, যদি দোয়া করে আপনার জন্য তাহলে এটা আপনার জন্য আপনি পাবেন, আর বাচ্চা যদি গুনাহ করে আপনি গুনাহর পথ দেখিয়ে দিয়েছেন তাহলে এটা গুনাহে জারি হবে, আস্তাগফিরুল্লাহ, কারণ তুমি পথ দেখিয়েছ গুনাহে, নাফরমানির পথ দেখিয়েছ, হক পথ তুমি দেখো, হ্যাঁ তুমি পথ দেখিয়েছ কিন্তু সে হক পথ পরিত্যাগ করে না হক পথে গেছে, ওইটা তোমার কাজ না, কিন্তু তোমার কাজ কিন্তু পথ দেখানো, হকের উপর প্রতিষ্ঠিত রাখা, এটা তোমার কাজ না, হকের উপর প্রতিষ্ঠিত রাখা এটা কার কাজ? আল্লাহ। আমরা সবাই বুঝি তো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। অনেকে হয়তো কোনো কোনো হকপন্থী আলিমদেরকে বলে তোমার বাপি মিয়া ওই রকম বেদাতি আর তুমি আমাদেরকে কি শিখাচ্ছ, এরকম বলে কিনা? ইব্রাহিম আলাইহিসসালাম তার বাপকে কি হেদায়েত দিতে পেরেছেন? নূহ আলাইহিসসালাম তার ছেলেকে কি হেদায়েত দিতে পেরেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপনজনকে আপন চাচাকে হেদায়েত দিতে পেরেছেন? তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওইটা আপনি বলবেন না তুমি তোমার বাপকে আগে, না নূহ আলাইহিসসালাম তার স্ত্রীকে হেদায়েত দিতে পারেননি, লূত আলাইহিসসালাম তার স্ত্রীকে হেদায়েত দিতে পারেননি, স্ত্রী অর্থাৎ হক ইসলাম কবুল করার মতো উৎসাহ তো তিনি দিয়েছেন, কিন্তু এরকম করতে পারেন যে তোমাকে হেদায়েত এটা কবুল করো তুমি, বা কবুল করাতে পারেননি তিনি, কারণ হেদায়েতের মালিক তিনি না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তুমি যাকে ভালো পাও তাকে হেদায়েত দিতে পারো না, আল্লাহ যাকে চান তাকে তিনি হেদায়েত দিতে পারেন। সুবহানাল্লাহ। যদি আপনি জান্নাতে যান বিভিন্ন রকমের ফল পাবেন, আর আপনার দুনিয়ার স্ত্রী যদি ভালো হয় নেক হয় আপনি জান্নাতে গেছেন, ও আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ, আপনার সন্তানেরা ও আরো স্পেশাল জান্নাতি হুরে আইন আপনার জন্য থাকবে, আর ওখানে কোন রকমের অপবিত্রতা বলতে কিছুই নেই, কোন রকমের অপবিত্রতা নেই, আলহামদুলিল্লাহ। যেভাবে আপনি পবিত্র, এরকম আপনার স্ত্রী অপবিত্র। ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা, আচ্ছা এবারে জান্নাত, ওয়াহুম ফিহা খালিদ, জান্নাতে চিরকাল থাকবেন। জান্নাতে যে একবার প্রবেশ করবে সে আর বের হবে না, বলে সুবহানাল্লাহ। আপনারা কি চান জান্নাতে কি আবার বের হয়ে আসবেন? যদি জান্নাতে কি বের হয়ে আসেন তাহলে যাবেন কোথায়? জাহান্নাম। হ্যাঁ, কেউ যদি জাহান্নামে যায় তাহলে বের হয়ে আসবে, ও যাবে কোথায়? জান্নাতে। কিন্তু আমি আগে আপনাদেরকে জিজ্ঞেস করেছি, আপনারা কেউ তো চান না আগে আগে জাহান্নামে যেতে? না, আমরা সবাই আগেই জান্নাতে যেতে চাই, ইনশাআল্লাহ। আমরা নেক আমল করব, আমিন। আর আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাদের সকলকে সকলকে নেক আমল করার তৌফিক দাও, আমিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তৌফিক দাও, আমিন। শিরক থেকে বিদআত থেকে তোমার মাহফিল থেকে বাঁচার তৌফিক দাও, আমিন। বাস এই আয়াত একটি আয়াতের তাফসীর সংক্ষিপ্ত আলোচনা করলাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই উপর আমল করার তৌফিক দেয়, আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, ইহা সমস্ত মুসলমানদেরকে মাফ করো, মুসলিমদেরকে উদ্ধার করো, আলিমদেরকে পকড়াও করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين